রমজান এসেছিল আর সেই তাকওয়া যারা গ্রহণ করেছে, সংগ্রহ করেছে, অবশ্যই নিশ্চয়ই তারা ভাগ্যবান সৌভাগ্যবান। কি পেয়েছি শিক্ষা রমজানে? রমজান মাস এসেছিল কিছু মানুষের কাছে মেহমান স্বরূপ, কিছু মানুষের কাছে না, সমস্ত মানুষের কাছে মেহমান স্বরূপ। বাদশাহ নামদারের কাছে আমি মেহমান হয়ে গেলাম। বাদশাহ নামদার আমাকে খুব আদর আপ্যায়ন করলেন, আসুন হুজুর, বসুন হুজুর, বসুন, কি খাবেন বলুন, ঠান্ডা না গরম, তাই না? খুব আপ্যায়ন করলেন। এবার আমি বসে গেলাম, তা ঠিক আছে বাদশাহ, আপ্যায়ন করতে হলে এবারে যায় না হুজুর, যাবেন না হুজুর, আপনি বসুন, আপনি নো, যতক্ষণ থাকবেন আমার আলো, আমার ঘরে আলো, আপনি না হুজুর এখন যাবেন, আরেকটু বসুন, আরেকটু বসুন, আরেকটু বসুন। কি বোঝা যায়, সে আমাকে ভালোবাসে নাকি দূর দূর করে? আর বাংলা ভাইয়ের ঘরে গেলাম, বাংলা ভাই বললে সর্বনাশ হবে, যেখানে বসলাম, বসে আসুন হুজুর, আসুন আসুন, মনে মনে ভাবছে কোন সময় চলে এলো। তারপরে বসলাম, জিজ্ঞেস করেন না কি খাবেন, ঠান্ডা না গরম, আপন বিদায় হলেই ভালো। তারপরে একটু বসে বলতে যাই, তা হ্যাঁ হ্যাঁ যান যান, কাজ আছে, আচ্ছা যান যান, আর তো মানে কোন রকম ভাবেই এই আগ্রহ নেই, এই টান নেই, আকর্ষণ নেই যে হুজুর কিছুক্ষণ আমার কাছে বসুন, আমার বাড়িতে বসুন, এরকম ইচ্ছাই নেই। কেন জানেন? কারণ তিনি আমাকে ভালোবাসেন না, তিনি আমাকে চান না। অ্যাকচুয়ালি মানুষ এখনো পর্যন্ত রোজা রাখছে, তাই না? সওয়ালে রোজা রাখছে এবং আরো রাখবে, তারা রোজা খেয়ে খারাপ মনে করে না। হ্যাঁ, মেহনতি ভাইদের সত্যিই কষ্টকর, তবুও তারা রোজাকে ভালোবাসে। এবং রমজান চলে যাচ্ছে, তার জন্য তাদের অন্তর ব্যথায় টনটন করছে, রমজান চলে যাচ্ছে। বিশেষ করে সৌদি আরবের রোজা পালনের একটা মাস, এই মাস যে কত সুন্দর লাগে, জানি না আমাদের দেশের পরিবেশে মানুষের এক এক রকম পরিবেশ আছে, কিন্তু এখানে রমজান চলে যাচ্ছে তো খারাপ লাগে। আর কিছু মানুষ আছে যে কোন রকম বিদায় হলেই বাঁচি, কোন রকম এখানে সওয়ালের রোজা তারা রাখে না, কষ্ট বোধ করে। আর যাদের বিড়ি সিগারেট খাওয়া অভ্যেস আছে, পেট ঝেপে যায়, বুঝতেই পারছেন কখন রোজা যাবে, এই আনন্দে এই খুশিতে তারা ঈদ পালন করে। রোজা চলে গেছে তার জন্য ঈদ পালন করে। আমরা ঈদ কেন পালন করি, কেন খুশি পালন করি? যেহেতু আমরা আল্লাহ বাস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক মাস রোজা পালন করতে পেরেছি, আল্লাহ আকবার। এই হচ্ছে ইমানদার, এই হচ্ছে ভালো মানুষ, আর খারাপ মানুষের মাঝে পার্থক্য। এই হচ্ছে মেহমান, দুই প্রকার মেহমান আর দুই প্রকার মেজবান, দুই প্রকার মেজবান একই মেহমান, কিন্তু দুই প্রকার মেজবানের কাছে দুই রকম মেহমান। মোট কথা, রমজান হলো মেহমানের মতো, এসে গেল আমাদের কাছে, শিক্ষা দিয়ে গেল অনেক কিছু, যেখান থেকে বহু শিক্ষা গ্রহণ করা হয়। এই এই রমজানের মুসলিম সৎকর্ম, নেক আমল এবং তাদের দৃঢ় প্রতিষ্ঠিত থাকার উপর নিজেকে প্রশিক্ষণ বিরত দিয়ে থাকে একটা কামায় মাস। এই মূল্যবান দিনগুলো প্রাপ্ত শিক্ষা প্রসঙ্গে আপনাকে আপনাদেরকে অবশ্যই অবহিত করব। ঈদের শেষে বা ঈদের সময় আমরা একে অপরকে বলেছি, তাকাব্বালুল্লাহ মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের কাছ থেকে এবং আমাদের কাছ থেকে নেক আমল, আমাদের সিয়াম, আমাদের কিয়াম যেন আল্লাহ কবুল করে। কারণ কবুল না হলে কোন লাভ নেই, আমল যতই করুন, আমল যদি কবুল না হয় কোনো লাভ। এই জন্য আমরা ফজরের পর ফজরের নামাজের ফরজ নামাজের পরে সালাম ফিরে কি বলি, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিহা ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ আমার কাছে চাই ইলমে নাফিহা, উপকারী জ্ঞান, উপকারী শিক্ষা, আর হালাল রুজি, আর এমন আমল যে আমল তোমার কাছে তোমার দরবারে কবুল হয়। সুতরাং এই আমল আমরা চাই যে আমল কবুল হয়, আল্লাহ তাআলা যেন আমাদের রোজা, আমাদের তারাবি ইত্যাদিকে কবুল করেন। সালাফে সালেহিনদের অনেকেই বলেছেন, বিসাল কওমু লা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান, নিকৃষ্ট সেই জাতি সেই সম্প্রদায়, যে জাতি যে সম্প্রদায় তাদের রবকে কেবল রমজানে চেনে, এই জন্য দেখবেন কেবল রমজানে নামাজ পড়ে যেহেতু রোজা রাখে। অনেকে আবার কেবল রমজানে দাঁড়িয়ে ছাড়ে, রমজান চলে গেল তারপরে আবার যেমন কাটতে এমন রবারের মতো একটু মানে লম্বা হয়, তারপরে রমজান পার হলেই পাস সেটাকে ছেড়ে দেওয়া হয়। এ হচ্ছে নিকৃষ্ট সম্প্রদায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতিনা কাতাত আজলাহা মিন বাদি কুওয়াতিন কাযা। মহিলা, যে মহিলা দেখবেন আমাদের দেশে উল পরে সোয়েটার পরে মনে মনে মনে অনেক লম্বা কুর্তি মাপে টাইট হয়ে গেল, তারপরে শেষকালে গিয়ে মাত্র একটা টান, একটা উনের যে মাথা আছে যেটা টান দিলে কি হয় গোটা সোয়েটারটাই খুলে যায়। এত মেহনত, এত মেহনত করে এতক্ষণ ভুললে সে শেষকালে কি করলো, এটা খেলা না, এরকম হইও না। কারোর সঙ্গে চুক্তি করেছো চুক্তি ভঙ্গ করে না, কারোর সঙ্গে বাধা করেছো বাধা ভঙ্গ করে না। এতক্ষণ ভালো হয়ে ভালো হয়ে ভালো হয়ে থেকে থেকে থেকে থেকে শেষকালে আবার তুমি খারাপ হয়ে যাবে, ফিরে যাবে, খবরদার এমন কি হইও না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো। ইয়াকিন এসে গেলে আর ইবাদত নেই, না কি ইবাদত করতে হয় না, দুটো মানে করতে পারেন না আপনি, মারা সত্যি মার সত্যি মার কা হুজুররা অনুবাদ করে ইয়াকিন এসে গেলে আর ইবাদতের দরকার নেই। তার মানে কি মারা খাতে পৌঁছে গেলে আর ইবাদতের দরকার নেই, কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু, মৃত্যু আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। মৃত্যু আসার আগে পর্যন্ত নামাজ পড়তে হবে না হবে না, নাকি ওটা বসা না করতে পারলে নামাজ মা, নাকি নামাজের কাফারা দিয়ে আদায় হয়ে যাবে, না নামাজ পড়তে হবে। যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ নামাজ পড়তে হবে, ব্রেন নেই ব্রেন মারা গেছে তখন সমস্ত কিছু মা, কিন্তু এদিন আসা পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। রমজানে আমরা শিক্ষা পেয়েছি ধৈর্য, ধৈর্য কাকে বলে, নিশ্চয়ই লোভনীয় জিনিস গ্রহণ না করে এবং নিজেকে কি বলে সংযত করে, নিজেকে সংযত করে সবুর করতে হয়। একটা লোভ সামনে আছে, ঠান্ডা পানি আছে, পিয়াস লেগেছে, আমি লোভ সংবরণ করে পানি খেলাম না, খিদে পেয়েছে খানা সামনে রেডি আছে আমি খানা খেলাম না, এক ধৈর্য রোজার মাসে এটি ধৈর্য। ইফতারের সময় দেখেছেন ক্যাম্পে এতগুলো লোক বসে আছে, অবশ্য সবাই গিরগির গিরগির গিরগির করছে, দোয়া উৎসব কিছু নেই, অপেক্ষা করছে আল্লাহর হুকুমে কখন আজান হবে তখন আমরা ইফতারি খাবো, কিন্তু খাচ্ছে না। যেমনই হোক খাচ্ছে না কেন, আল্লাহর হুকুম এখনো হয়নি, এতে ধৈর্য, এই যে অপেক্ষা, এই ধৈর্য আমাদেরকে রমজান মাসে শিক্ষা দিয়েছে। রোজার মাসে যেমন আপনি আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা হতে বিরত থাকার জন্য মনের পেয়ার প্রশ্ন বৃদ্ধাচরণ করেছেন, এই মাসে যেমন সহনশীলতা ধৈর্যশীলতায় প্রতিযোগিতা ও আল্লাহর আনুগত্যের উপর নিজেকে ট্রেনিং দিয়েছেন, ঠিক ওইভাবেই সকল সময়ে আপনার সকল আমল একই প্রকার হওয়া উচিত। রমজানের রব শুধু আল্লাহ, আর শাওয়াল মাসের রব আল্লাহ নন, জিলকাল জিলহাজ মহরম সফর রবিউল আউয়াল বাকি 11 মাসের আল্লাহ কে, আল্লাহই তো আপনার রব কে, আল্লাহই তো। কেন রমজানে তাকে চিনলেন আর রমজানের বাইরে তাকে চিনবেন না, এটা কেমন বিচারিতা হলো। সুতরাং অন্যান্য মাসে আমল ও কর্ম করার সময়ে আপনার ভাবা উচিত যে যেন এটা রমজান মাস, যদিও রমজান মাস নয় তবু যে ট্রেনিং নিয়েছেন সেই ট্রেনিং হিসাবে আপনার চলা উচিত। প্রকাশ্য গোপন সকল কর্মে আল্লাহর প্রত্যক্ষ ও দীক্ষদর্শিতার কথা স্মরণে রাখুন। যেমন রমজানে একটা খারাপ কাজ করতে যাচ্ছেন দিনের বেলায়, হ্যাঁ আজকে রমজান রোজার অবস্থা এটা করবো না করবো না, ঠিক এই জিনিসটা যেন রমজান ছাড়া অন্য মাসেও হয়, কারণ আল্লাহ তারা সবসময়ই দেখেন, আল্লাহ সব সময়েই দেখেন, রাতের অন্ধকারও দেখেন আর দিনের আলোটাও দেখেন, রমজানেও দেখেন অরমজানেও দেখেন। আর এটি এমন এক পর্যায়ে যাতে রোজাদারগণ পৌঁছে থাকে যে পর্যায়ের নাম কি, যে দিনের তিনটে স্তর আছে, সেই তিনটে স্তর কি নাম বাদশা? প্রথম হচ্ছে দিনের এ শরিয়ত তরিকা হাকিকাত মানে কাজ মারফাত না, এরা এসব না, এ হচ্ছে কুফরি, এ হচ্ছে ভ্রষ্টতার স্তর ধাপ। কিন্তু দিনের যে ধাপ আছে, তিনটে ধাপ আছে, কি কি? প্রথম ধাপের নাম হচ্ছে ইসলাম, তারপরে ধাপের নাম ইমান, তারপরে শেষ ধাপের নাম কি? ইহসান। এই ইহসান, ইহসান মানে কি? তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন, যেন সত্যি না, যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি আপনারা পর্যায়ে না পৌঁছাতে পারো, তাহলে এটা তো অবশ্যই জানছো, মনে করছো যে আল্লাহ তোমাকে দেখছেন। সামনে ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি লাগানো আছে, তুমি যা করো সব নোট হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং যেন তুমি ক্যামেরার সামনে আছো, সিসিটিভির সামনে আছো, অতএব আল্লাহর দৃষ্টির সামনে তুমি আছো। যেমন রোজা মনে করছে যে রোজা রেখা রাখা অবস্থায়, তেমনি সব সময় তুমি মনে রেখো যে আল্লাহ তাআলা সব সময় আমার সামনে আছেন, বা আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তার পর্যবেক্ষণে আমি আছি। কোন পাপ কাজ করার আগে আমাকে ভাবতে হবে যাতে আমি আল্লাহকে লজ্জা করি। রমজানের পরে নেক আমল একই নিয়মে নিয়মনিষ্ঠ হয়ে লাগাতার সম্পাদন করুন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইনকালবু। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দনীয়, বেশি পছন্দনীয় আমল হলো যেটা লাগাতার করে যাওয়া হয়, যদিও তা কম হোক। তাহাজ্জুদের নামাজ লাগাতার করে যান, যদিও তা কম হয়, দু রাকাত পড়েন না। রমজান মাসে তারাবির নামে পড়লেন, অনেকে কিয়ামুল্লাহ করেছেন, রমজানের পরে এই অভ্যাসটা বজায় রাখুন, যদিও দু রাকাত হয়, বেতার পড়বেন না শোবার সময়, বেতার না পড়ে ইনশাআল্লাহ নিয়ত রাখেন যে ফজরের আগে উঠব, ফজরের আগে উজু করে বেশি টাইম নেই, দু রাকাত হোক না, দু রাকাত পড়েন এক রাকাত বেতার পড়েন, আর না হয় দু রাকাত পড়েন তিন রাকাত বেতার পড়েন। এই যে একটা অভ্যাস, এই যে একটা ইচ্ছা ইরাদা, পাক্কা ইরাদা রাখলে পরে আপনি পারবেন। এই অভ্যাসটা বরাবর 11 মাস 12 মাস চালিয়ে যান, আর রমজান আসা পর্যন্ত আবার আপনি তারাবি করবেন, আবার কিয়ামুল্লাইল করবেন, আবার তাহাজ্জুদ, খবরদার নষ্ট করবেন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে এটাই হচ্ছে পছন্দনীয় আমল, করে যাবেন একটা না। নামাজ, নামাজও তাই, নামাজ পড়লেন তেমনি রোজা, রোজা অবশ্য করেছেন। আবার এই যে সওয়ালের রোজা, মাশাআল্লাহ অনেক ভাই আছেন এত কষ্টের মাঝেও সওয়ালের রোজা করছেন। সওয়ালের রোজা করলে লাভ কি? সারা বছর রোজা রাখা সব হবে, তার কারণ প্রত্যেক রোজার বিনিময়ে কত রোজা সব হবে? 10টা। প্রত্যেক রোজার বিনিময়ে কত রোজা সব পাবেন? 10টা রোজা। আল হাসনাতু বি আশরি আমসালিহা, একটা ভালো কাজ করলে 10টা সব পাবেন, আল্লাহু আকবার। আর একটা পাপ করলে কত শাস্তি পাবেন? একটা শাস্তি। তবে না আল্লাহ তাআলা রহমান রহিম, আল্লাহ রহমান রহিম, গফুরুর রহিম, একটা পাপ করেন একটা শাস্তি পাবেন, কিন্তু একটা ভালো কাজ করেন পুণ্য করেন তার কটা শাস্তি পাবেন? কি বলে সাহেব, সব পাবেন পুণ্য পাবেন? 10টা। 30টা রোজা করলে 300 দিন রোজা রাখা হয়ে গেছে, আর বছরে কটা দিন বাকি আছে? 60 দিন, 360 দিন, 4 মাসে আরো কম হয়, সূর্য মাসে আরো বেশি হয়, মোটামুটি 360 দিন এক বছর। তো 30 রোজাতে 300 দিন হয়ে গেছে, বাকি থাকলো 60 দিন, 60 দিনটা পূরণ করবে কে? সওয়ালে 6টা রোজা, 6 10 7, সারা বছর রোজা রাখা হয়ে গেল। যাই হোক, এইভাবে আল্লাহ তাআলা অন্যান্য কিছু দিনের রোজা বিধিবদ্ধ করেছেন, আর কোন কোন রোজা দিয়ে রোজাকে অন্য রোজার উপরে শ্রেষ্ঠ প্রদান করেছেন। রমজানের পর নফল রোজা রাখার সুযোগ, খবরদার এরাই হারাবেন না, যেমন সওয়ালে 6টা রোজা, প্রত্যেক মাসে 3টে রোজা। যদি এরপরও বেশি কোনো বান্দা রোজা রাখতে চান, তার মাসে 3টে রোজা রাখেন, কোন কোন তারিখে? 13, 14, 15 আইয়ামে বিয়ে করা হয়। 13, 14, 15 রোজা রাখেন প্রত্যেক মাসে। যদি বলেন হুজুর আরো বেশি রাখতে চাই, তাহলে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এ হচ্ছে সুন্নাত। আর তাছাড়া গুরুত্বপূর্ণ আরো রোজা আছে, আরাফার রোজা আছে, আশুরার রোজা আছে ইত্যাদি। যদি কেউ কালকে ভাই বলছিলেন আমাকে যারা বেশি রোজা রাখতে চাই, আমাকে টেলিফোনে বলছেন যে রোজা আমাকে এত ভালো লেগেছে যে প্রত্যেক দিন রোজা রাখতে চাই। না, প্রত্যেক দিন রাখা হবে। শ্রেষ্ঠ রোজা কি? দাউদি রোজা। দাউদি রোজা কাকে বলে? দাউদ আলাইহিসসালাম রোজা, একদিন রোজা রাখো আর একদিন রোজা ছাড়ো। এক মাস রোজা রাখা অবস্থায় প্রভুর নির্দেশে হালাল খাদ্য কর্ম থেকে বিরত থেকে আত্মসংযমের শিক্ষা নিয়েছি। অতএব বাকি 11 মাস যেন আমরা হারাম খাদ্য না খাই আর হারাম কাজ না করি, এ হচ্ছে রমজানের শিক্ষা। রমজানের অবশ্য আমাদের মধ্যে অবশ্য আমি নিজেকেও বাদ দিচ্ছি না, সবাই, কারণ এই পাপ এমন হাজি গাজি পাঠ সবাই করে, এমনকি আল্লাহ বলিরাও করে, এমনকি মসজিদের ভিতরেও করে, এমনকি হারামের ভিতরে করে, হারাম শরীরেও করে। কোন পাপ? আমি ভাই না, কোন পাপ যে হারামেও করা হয় মসজিদেও করা হয়, তাদের লোকে কিছু মনে করে না। মসজিদে বসে কোন মহিলার সঙ্গে যোগাযোগ করেন, ঘরে মাঠে আসবে, তাই না? কিন্তু এই পাপ, যে পাপটা করলে পরে কেউ কিছু বলবে না, সেও চুরি খাবে। কোন পাপ? মসজিদের ভিতরে এমনকি হারাম শরীরের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়া পানাহা হারাম করেছে। হালাল খাওয়া খেতে পারবো না, হালাল গোশত আপনার সঙ্গে কি বলে রোজার রোজার দিনে খেতে পারবো না, হালাল গোশত। কিন্তু রোজা রেখে হারাম গোশত খাই, খাই না খাই না? হারাম গোশতটা কি? মৃত ভাইয়ের গোশত খাই। আল্লাহ মৃত ভাইয়ের গোশত হালাল না হারাম? আল্লাহ গোশত। আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি কেউ পছন্দ করো যে তোমার মৃত ভাই, জ্যান্ত ভাই না, বা মৃত ভাইয়ের গোশত খাবে? নিশ্চয়ই না, পছন্দ অপছন্দ করবে। তাহলে কেন এই বিপদ করা কেন পছন্দ করছো না? রোজা রেখে হারাম গোশত আমরা খাই না, কিন্তু রোজা রেখে হারাম গোশত আমরা খাই। আর সেটা হচ্ছে কি? মৃত ভাইয়ের গোশত। আল্লাহ রোজা রেখে আমরা ঝগড়া ছেড়েছি, হিংসা ছেড়েছি, মারামারি গালাগালি তর্ক বিতর্ক ছেড়েছি। কেউ যদি আপনার সঙ্গে গালাগালি করে, আপনি কি বলতেন? আমি রোজা রেখেছি, তাই না? কারণ রোজা রেখে মারামারি তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা করতে হয় না। কেউ যদি করতে আসে, কেউ যদি গালাগালি করে, আপনাকে কি বলতে হবে? রোজা রেখেছি। তার মানে রোজার অবস্থায় এসব চলে না। এই যে একটা ট্রেনিং পেয়েছি, সেই ট্রেনিং এর 11 মাসে থাকে যে ভাই আমি মুসলিম, আমি এই তর্কে নেই, আমি এই ঝগড়াতে নেই, এই ঝামেলাতে নেই, তুমি আমাকে গালি দিয়েছ, আমি তোমাকে গালি দিয়ে প্রতিশোধ নেব না, তুমি অধম তা বলে কি আমি উত্তম হইব না, তুমি অধম তা বলে কি আমি উত্তম হইব না, এই শিক্ষা রমজান থেকে গ্রহণ করব। আর এটা বলেছিলাম যে সবকা অধম খায়রাত, যেমন রমজান মাসে বেশিরভাগ মানুষ সদকা দান খায়রাত করে, তো সদকা ও দান খায়রাত করার জন্য সবসময় উদ্বুদ্ধ থাকুন। রমজান মাস চলে গেছে, আমার দান বন্ধ করব, বন্ধ হয়ে গেল তা না, দানের দরজা সবসময় খুলে এক খোলা আছে, আল্লাহর অনুগ্রহ আসিক। অতএব সে অনুগ্রহ গ্রহণ করার জন্য, আল্লাহর গজব ও ক্রোধকে দূরীভূত করার জন্য, পাপ মোচন করার জন্য, যেমন পানি আগুনকে নির্বাহিত করে, তেমনি আপনার দান খায়রাত এইসব নির্বাহিত করবে। সুতরাং আপনি আপনার অভাবগ্রস্ত ভাইদের ভুলে যাবেন না, বিশেষ করে আত্মীয়র মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত অভাবই থাকে, দুষ্ট থাকে, গরিব থাকে, তাহলে তাদের কথা ভুলে যাবেন না। শুধু রমজানে দিলাম তা, শুধু জাকাত না, জাকাত তো দিতেই হবে, জাকাত তো আল্লাহর মহান এটা তো দিতেই হবে। কিন্তু এমন কিছু আছে যা দিতে হবে, দিতে হয়, যার মাধ্যমে সিলা রাহমি হয়, তার মানে আত্মীয়তার বন্ধন বেশি বজায় হয়, খবরদার তাদেরকে ভুলে যাবেন না। এই দানের অভ্যাসটা রমজানে যেমন রেখেছিলেন, তেমনি অন্য মাসেও আপনি রেখে যাবেন, অবশ্যই আল্লাহর অনুগ্রহ আসিম। অতএব আপনি কোরআন পাঠ করতে প্রায় রমজান মাসে মাশাআল্লাহ খুব চেষ্টা করেছেন যাতে করে কোরআন খতম হয়, কোরআন খতম হয়, কেউ একবার, কেউ দুবার, কেউ তিনবার করে খতম করে, কারো বেশি করে। অবশ্য তারাবির মাঝে 180-200 স্পিডে যারা তারাবির পড়ে, এক একটা হাতে তারা তিন তিন জায়গায় তারাবি খতম করে, জানেন না? জানেন না, তিন তিন জায়গায় 10 মিনিট কোরআন খতম, আল্লাহ। তো যাই হোক, সে বলতে কোনো লাভ নেই, লাভ হবে যেটা যে কোরআন পড়ার মতো পড়বে এবং বুঝে পড়বে, বুঝে না পড়লে সেই কোরআন পড়ার কোনো লাভ হয় না। কোরআন মাজিদে একটি হরফ পাঠ করার বিনিময়ে লাভ হয় একটা নেকি, কটা? একটা নেকি, তাই না? কিন্তু এক আর এক দুগুণে 10, 10 দুগুণে 10, 1 গুণিত 10 কত হয়? 10টা নেকি। একটা হরফ পাঠ করলে একটা নেকি, কিন্তু আল্লাহ তাআলা দিবেন কটা? 10টা। তিনটে করলে 30টা নেকি, সুবহানাল্লাহ। আর ইচ্ছা করলে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আপনি কোরআন পড়ার এই অভ্যাস খবরদার ত্যাগ করবেন না। আজকে খুতবার বিষয় তাই ছিল যে কিভাবে নামাজ চালিয়ে যাবেন, কোরআন পড়া চালিয়ে যাবেন, খবরদার যে অভ্যাস রমজানে করেছেন এই অভ্যাসটা রেখে দেন, রেখে দিলে আপনি চালাতে পারবেন, আর যদি তাকে তুলে দেন তো গেল, খবরদার অভ্যাস চালিয়ে যান। যে আমি যেমন কোরআন পড়তাম রমজানে একটা সময় করে, সেই রকম রমজানেও আমি কোরআন পড়তে থাকবো, একটা অংশ নিয়ে এক হাত থেকে আমি খতম করার চেষ্টা করব, আবার খতম করবো, খতম হয়ে গেলে আবার খতম করবো, এইভাবে অনেকে বলছে কোরআন কি খতম করা হয়, ওই যে খতম করা মানে হচ্ছে মেয়েটা খতম করে দেবো, এ খতম করা কি কোরআন খতম করা এখন না? কিছু কিছু মানুষ আছে কথা বলার মাধ্যমে দুটো মানে বোঝে না, একজন বলছে বুঝো হালিম খাওয়া কি যায়জ, কেন হালিম খাওয়া না, কেন হালিম খাওয়া যায়জ, তা হালিম তো আল্লাহর নাম, তা তো আল্লাহকে খাওয়া হবে, কি করবো করবো। ওই শ্রেণীর মানুষ যারা বলে আমার বইয়ের নাম সালমা, তাহলে বউকে মা বলা হচ্ছে, এই শ্রেণীর মানুষের কথা, খতম করা বলা হবে না, খতম করা মানে শেষ করা, কোরআন পড়ে আপনি শেষ করলেন, এটা তো কোনো সমস্যা নেই, কোরআন খতম করুন, কোরআন পড়ে শেষ করুন, তার মানে হচ্ছে এটা, এর মানে এই না যে খতম যেমন বলা হচ্ছে মেরে খতম করব, আল্লাহ মুস্তা সুরান পড়া, সুতরাং কোরআন খতম করুন, কোরআন পড়ে শেষ করুন, শুরু থেকে আলিফলাম মিম শেষ শুরু করুন, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে পড়তে আমিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ করুন, একই বলে খতম করা। আর তাতে কত সব হরফ বুঝতে পারছেন, যদি একটা হরফ থাকে, আমি জানি না কোরআন শরীফে কত হরফ আছে, কোরআন শরীফে কত হরফ আছে, কত ভেদ আছে, কোরআন শরীফে কত আয়াত আছে, শুদ্ধ মতে বলা মুশকিল, কেউ আয়াত গণনা করেছে, কেউ গণনা করেনি, এইভাবে সুরা ফাতিহায় দেখুন না সব সাতটা আয়াত কোন কোন আয়াত, হ্যাঁ এই নিয়ে মতভেদ আছে, বলা যাবে না যে কতগুলো কী বলে আপনার আয়াত আছে, শুদ্ধভাবে বলা মুশকিল, প্রসিদ্ধভাবে মনে রাখার জন্য সবাই বলে 6,666, কিন্তু এটাই যে শুদ্ধ তার কোনো গ্যারান্টি নেই। মোট কথা, কোরআনে যে কতগুলো হরফ আছে এও শুদ্ধভাবে বলা কঠিন, তবু কত আছে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, বিশাল। যদি আপনি একটা হরফ যদি পাঠ করে 10টা স্বভাব নেন, তাহলে কত স্বভাব আপনার হতে পারে, খবরদার এই স্বভাব থেকে বঞ্চিত হন। একমাস জামাতে নিয়মিত ফরজ নামাজ আদায় করেছি, ঠিক তেমনি বা তিনদিন গলিতেও যেন গাফিলতি না করি, যেমন ওই যে কতগুলো লোকের কথা বললাম, মেসেজ এসেছে যে আমাদের মসজিদ ভর্তি ছিল, সেই লোকগুলো হারিয়ে গেছে, দয়া করে যদি তাদের খোঁজ পান তো আমার মসজিদে ফিরিয়ে দেন, আল্লাহ আকবার। মসজিদ ভর্তি ছিল, সত্যি ইমাম সাহেব যারা মাঝে তাদের মন হৃদয় ভরে যেত, এত লোক হ্যাঁ ভর্তি হয়ে গেছে, তো এখন দেখবেন মসজিদ ফাঁকা, মসজিদ 11 মাস কান্না করবে, আবার সে রমজান আসবে তখন আবার ভর্তি হয়ে যাবে মসজিদ, আল্লাহ মুস্তা মানুষের অভ্যেস এটা। এই মসজিদ এই 7 মাসে সকল মসজিদে ইমাম মুসল্লিগণ তাদের অন্যান্য বেনামাজি ভাইদেরকে হেদায়েত প্রাপ্ত হয়ে মসজিদে দেখে সকল খুশি হয়েছেন, আর যারা বেনামাজি যারা জামাতে আসে না তাদের কথা আলাদা, আর যারা নামাজই পড়ে না বেনামাজি তাদের কথা বলুন তো, যারা বেনামাজি তাদের রোজা হবে না হবে না? হুজুর যদি কাফের হয়, বেনামাজি যদি কাফের হয়, তো কাফেরের কোনো ইবাদত কোনো আমল কবুল হবে না হবে না? সোজা কথা, সোজা উত্তর, আপনি বলুন বেনামাজি কাফের না কাফের না? যদি বলেন কাফের, তাহলে বেনামাজি রোজা কোনো কাজে দেবে না। অনেক বেনামাজি হজ করে, অনেক বেনামাজি ওমরা করে, ওমরা রমজান মাসে ওমরা করে এলো, কিন্তু পাঁচ ওয়াক্তে নামাজ পড়ে না, তাদের আমরা হবে, আমরা হবে, আমরাটা কি হবে, আমরা হবে, আমরা ঠিক আছে, আমরা মানে কপাল যে কাছে হবে না, আমরা মানে আমরা নই, বুঝতে পারছেন, আমরা আমরা হয়ে যাবে, কেন আমরা সে নামাজ পড়ে না, অতএব আমরা খুশি হয়েছি যে সমস্ত মানুষ নামাজি হয়ে মসজিদে আসতেন, রমজান পর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যত নিয়মে আদায় করেছেন, তারা নিয়মিত ভাবে তারা কেউ তাহাজ্জুদ নামাজ পড়ছেন আল্লাহু আকবার, পরন্তু তাদের আনন্দ আরো বৃদ্ধি হতে থাকে, মানে ইমামদের মুয়াজ্জিনদের ওই ভাইরা উক্ত অবস্থাতে পরিশুদ্ধ থেকে যায়, যেন বারো মাস তারা নামাজ পড়ে, যেন বারো মাস মধ্যে কোনো এক ওয়াক্তের নামাজ ত্যাগ না করে, মাঝে কিয়ামতে বান্দার নিকট থেকে অন্যান্য আমলের পূর্বে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের, নামাজের, নামাজের থেকে না বলে থেকে নামাজ পড়ে, থেকে নামাজ না, দেখে এখানে দোকান বন্ধ হয়, দোকান বন্ধ হয়ে পাশা অনেক দেখে যাও চল মসজিদে যায়, অনেকে থেকে নামাজ পড়ে, থকে তারপরে থেকে নামাজ পড়ে, আর এরকম নামাজ না, নামাজ পড়তে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, প্রথম হিসাব হবে নামাজের, নামাজ ঠিক হলে বাকি নামাজ বাকি আলো চলো মাসি মাসি মাসি মানে কি চলো ভাই চলবি পাত্রতা হয়ে যায়, কিন্তু নামাজ যদি গুণ হয় তাহলে কেন এখানেই সে আটকে যাবে আর সামনে অগ্রসর হতে পারবে না, অন্যান্য আমল সঠিক রূপে বিবেচিত হবে না, যেমন জানলেন নামাজ না হলে নামাজ বেনামাজি কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, রমজানে বিভিন্ন ওয়াজ নসিহত শুনে অনেকের কঠোর হৃদয় বিনম্র হয়েছে, দেখবেন খুব শক্ত হৃদয় কঠিন হৃদয়, কিন্তু রমজান এলে মোটামুটি ঠান্ডা হয়, মোটামুটি হৃদয় তাদের ঠান্ডা হয়, বহু অজানা বিষয়ে জানা হয়, দাসে বসে দেখবেন দাসে দাস হচ্ছে মসজিদে মসজিদে রমজানে দাস বেশি হয় দাওয়াতের মাস, সে দাসে বসে তারা কি করে মনকে নম্র করে হৃদয় নম্র করে, সুতরাং আমাদের উচিত প্রত্যেক কল্যাণময় উপকারী বিষয়ে লাগাতার প্রয়াসী হওয়া, মন্দ সব সঙ্গ পরিত্যাগ করা আর সেই সৎ ভালোবাসের সংসর্গ অবলম্বন করা, যারা আমাদেরকে তাই শিক্ষা দিতে পারেন যা আমরা জানি জানি না ও তা স্মরণ করে দিতে পারেন যা আমরা নিশ্চিত হই, আর আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমরা যেমন রমজান মাসে খিমায় খিমায় আমরা ছিলাম আপনাদের সাথে, ইফতারির সময় আপনাদেরকে গালাগাল করেছি, ঈদের সময় আপনাদেরকে দুটো কথা শুনেছি, অনেকে শুনেছে কাজ করে অনেকে শুনেনি, বর্জন করেছে, যারা বর্জন করেছে তাদের হিসাব আল্লাহর কাছে ইনশাআল্লাহ আমরা উজ্জ্বল করব কালকে আমাদের মাঠে, যে আল্লাহ তাদের দরবারে গেছি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে গ্রহণ করেনি, এর বদলা তুমি নিয়ে তাদেরকে হেদায়ত করো, তাদেরকে হেদায়ত করো, অহংকারী হয় তাহলে তার বদলা তুমি দিও, তার মানে অহংকারের যে আসল অর্থ তার মানে অহংকারের অর্থ মানুষকে ঘৃণা করা আর হক প্রত্যাখ্যান করা, সত্য প্রত্যাখ্যান করা, তার যদি সত্য প্রত্যাখ্যানকারী হয় তো নিশ্চয়ই তুমি ছাড়বে না আল্লাহ, এটা আমরা জানি, বাকি তোমার ইচ্ছা তোমার ক্ষমা তোমার তুমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারো, নেক আমল বা কোনো সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা লক্ষণ এই যে আপনি হজ করে হজ কবুল হয়েছে তার লক্ষণ বলতে পারবেন কি, দেখবেন সে মাশা আল্লাহ দাড়ি ছিল না দাড়িটা রেখেছে, কিংবা ছোট ছোট দাড়ি ছিল বেশ দাড়িটাকে বাড়িয়েছে, লোকটা সুন্নত ভালো করে পড়তো না সুন্নত পড়ছে, তাহাজ্জুদ করতো না তাহাজ্জুদ শুরু করেছে, দান খয়রাত করতো না দান খয়রাত করছে, পরের মহিলার দিকে তাকাচ্ছে না, তারপরে তার আদব চলা বলার আদব শিখেছে, দেখবেন গাঁটের নিচে ঝুলিয়ে লুঙ্গি পড়তো, গাঁটের নিচে ঝুলিয়ে লুঙ্গিয়ে পাজামা প্যান্ট পড়তো, এখন মাশাআল্লাহ তুলে পড়ছে, এটা কিসের আলামত, মক্কা শরীফকে মক্কা থেকে ফিরে এসে লোকটা ভালো হয়ে গেছে, তার মানে তার হজ কবুল হয়েছে, একজন নামাজি নামাজ পড়ে কিন্তু নামাজি হওয়া সত্ত্বেও সে প্যান্ট কারি কাটের নিচে প্যান্ট চলায় মিথ্যা কথা বলে চুকলি করে ঘুষ খায় সুদ খায়, তাহলে তার নামাজ সত্য নামাজ কি হয় কবুল হচ্ছে আল্লাহর কাছে, কেন যেহেতু আল্লাহ তাআলা বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বিরত রাখে মানুষকে ফাহশা থেকে নোংরামি থেকে, অশ্লীলতা থেকে, অমঙ্গলকর আপত্তিকর কাজ থেকে, যত রকমের পাপ আছে, বঞ্চিলতা আছে। আর বলে আমি নামাজি, নামাজ পড়ি কিন্তু আমি মিথ্যা বলি, নামাজি অথচ আমি কি বলে চুরি করি, নামাজি অথচ আমি মানুষকে ধোকা দিই, ইত্যাদি ইত্যাদি, তাহলে তোমার নামাজ কবুল হয় না। যেহেতু আল্লাহ কোরআন মিথ্যা বলতে পারে না, অসম্ভব, আল্লাহর কথা সত্য। আল্লাহ বলছেন যে নামাজ বিরত রাখে, তোমার নামাজ, তোমার সালাত যখন এই নোংরামি থেকে বিরত রাখলো না, তোমার সালাত আসলে সালাত হলো না, তোমার নামাজ আসলে নামাজ হলো না, নামাজ হলো। ওই যেমন আমরা আমরা হলো, তেমনি নামাজ নামাজ হলো। যাই হোক, একটা লক্ষণ হলো যে আপনার রোজার কবুল হয়েছে, রোজার পরে আপনি ভালো হয়ে গেছেন। রোজার আগে নামাজ পড়তেন না, এখন থেকে নামাজ পড়ছেন। রোজার আগে দাঁড়িয়ে রাখেননি, এখন দাঁড়িয়ে রাখতে শুরু করেছেন। রোজার আগে তাহাজ্জুদ করতেন না, এখন তাহাজ্জুদ করতে শুরু করেছেন। এই লক্ষণ হলো যে আপনার রোজা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমলকারী ওই কর্মের পরে পুনরায় অন্যান্য সব কর্ম করে থাকে, যেহেতু রমজানে করেছে, বাকি 11 মাসও করবে। সুতরাং রমজানের পর আপনার অন্যান্য নেক আমল করতে থাকা এই কথাটি দলিল যে আপনার রোজা তারাবি আল্লাহ কবুল করেছেন। রমজান তওবার মাস, আর তওবার যে 6টা শর্ত আছে, বাদশাহে এখানে জিজ্ঞেস করবো না, কারণ হয়তো রমজানে ভুলে গেছে রোজা রেখে। তওবার যে 6টা শর্ত শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো যে পাপ কাজ করেছি সে কাজ আর জীবনেও করব না, এটা তো দৃঢ় সংকল্প হতে হবে, তাই না? এটা একটা শর্ত, 6টা শর্তের মধ্যে এটা একটা শর্ত, যে পাপ আমি করেছি এই পাপ আর আমি জীবনেও করব না, এরকম দৃঢ় সংকল্প হতে হবে। আর যদি তওবা করি আবার করি, তওবা করি আবার করি, তাহলে কি তওবা হবে না? রমজান তওবার মাস, নিশ্চয়ই আমরা রমজান মাসে তওবা করেছি। আমি বহু পাপ ছিল, যে পাপ থেকে আমি তওবা করেছি। যদি রমজান পরে আবার শুরু করি, রমজান মাসে নোংরা ফেলে দিয়ে তো চলবে না, তখন যে রমজান পার হয়ে গেল, ঈদের রাত থেকে শুরু করে দিলাম, তাহলে কেমন তওবা হলো? তওবা করি আবার করি, আস্তাগফিরুল্লাহ আবার করলা, আস্তাগফিরুল্লাহ আবার তলাটা কি হলো? কোনো লাভ হলো না। সুতরাং রমজান মাস তওবার মাস, তওবা করেছি জীবনে আর সেই পাপ করব না, এরকম দৃঢ় সংকল্প আমাদের ভিতরে থাকতে হবে। এই ছিল মোটামুটি রমজানের শিক্ষা, যে শিক্ষা যদি আমাদের মধ্যে প্রতিফলিত করতে পারি, শিক্ষার আলো যদি আমরা জীবনের অন্ধকার পথে চলতে পারি, তাহলে আমরা সত্যি উপকৃত হব। আর নচেৎ আমাদের বৃথা, আমাদের সব কিছু বৃথা। এই রমজান পার হয়ে গেল, একটা পাহাড় তুলো মাস, আল্লাহ কত সবুরের মাস, আর বছরের সবচেয়ে লম্বা দিন। এবছর রোজা ছিল বছরের সবচেয়ে লম্বা দিন, অংশ কয়েক বছর থাকবে, তারপর আস্তে আস্তে আবার শীতের দিকে চলে যাবে রোজা। এই লম্বা দিনগুলোতে এত কষ্ট করে রোজা, যাদের কাজ, যাদেরকে কনস্ট্রাকশনে কাজ করতে হয়েছে, রোদে কাজ করতে হয়েছে, মাঝরাতে কাজ করতে, আল্লাহ তাদেরই রোজা। আর যারা এই সিলুমে বসে থেকে রোজা করেছে, তাদেরও রোজা, রোজা কিন্তু ওই রোজা নয় যে রোজা রোদে রেখে করা, আল্লাহ নিশ্চয়ই তারা বেশি স্বভাবে এবং বেশি, তাদের রোজা বেশি সম্মানযোগ্য, আল্লাহ তালার কাছে বেশি স্বভাবের যোগ্য। সুতরাং আল্লাহ তালা সবাইকে তৌফিক দেন যে এত কষ্ট করলাম, সেই কষ্ট যেন বরবাদ না যায়, আর এই রমজানের শিক্ষা যেন ফালতু না যায়, বেকার না যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا باسماعنا وابصارنا وقواتنا ابدا ما احييتنا، واجعل ثارنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يرحمنا، برحمتك يا ارحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.